পালত তুলিলি আর পাওয়ার ধুলি এক পালত তুলিলি আর পাওয়ার ধুলি বাতে তই তোলালি কলৈ বুলি এই কপালত তুলিলি আইৰ পাৱাৰ ধুলি সমাজৰ ৰঙীন সাজৰ মাজত ইমান যে ভুৱা নিচা নিচাই মুখনামাত নিচাতে ভুল যোৱা ও দিন দুপৰীয়া চাই থাকোঁতে মারিব চকু ঝুলি এই কপালত তুলিলি আইর পাওয়ার ধুলি উভতি একোনে দেখ আগলৈও একো নাই মাজত মাথো পূর্ণ পৰা বাট পৰি আছে কেল শেষৰ সমল বুলি এই কপালত তুলিলি আইৰ পাৱাৰ ধুলি কনি থৰুৱা এইবাতে তই ভোলালি কলৈ বুলি কপালত তুলিলি আইৰ পাৱাৰ ধুলি।